لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين যেসব কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এর মধ্য থেকে একটা হল কারাহিয়াতুল ইসলাম, ইসলামকে খারাপ পাওয়া। সলাৎ পড়ে কিন্তু আরে এটা কি, এরকম কিছু আছে নাকি মানুষ মাঝে মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, দা কাফের, নামাজ পড়লেও কাফের, যেহেতু সে সলাৎকে খারাপ পায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না কিংবা যে কোনো বিষয়ে ইবাদাত বলছেন, ইবাদাত মুআমালাত ইকতিসাদাত আখলাক, যেগুলির ক্ষেত্রে ওলামাদের ঐকমত আছে, এইসব ব্যাপারে সে যদি এটাকে খারাপ পায় তাহলে সে দিন থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাত আ'মালাহুম। রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলেছেন, তারা যে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন ওকে অপছন্দ করে, এজন্য আল্লাহ পাক তাদের আমল সব বাতিল আর নষ্ট করে দিয়েছেন। তাই কোরআন এবং সুন্নাহ থেকে যেসব বিধান প্রমাণিত, ওগুলো থেকে কোন একটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? মাশাআল্লাহ, আপনারা সবাই মুসলিম, তাহলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইসব জ্ঞান, এইসব বিষয়ে জ্ঞান রাখা জরুরি কিনা? তো যদি কেউ কারো মধ্যে গুণ থাকে, তওবা করো, আল্লাহর দিকে রুজু করো। আরেকটি কারণ, কোরআন এবং সুন্নাহ দ্বারা যা কিছু প্রমাণিত অথবা কোরআন কিংবা হাদিস, সেই হাদিসকে কেউ যদি মজাক করে, কোরআন সুন্নাহ নিয়ে হাসি ঠাট্টা করে, কোন একটি ইবাদতকে নিয়ে, কোন একটি সুন্নতকে নিয়ে, যদি স্পষ্ট হয় তার কাছে এটা সুন্নাহ, ভালো করে বুঝবে, তার কাছে স্পষ্ট এটা সুন্নাহ অথবা ওয়াজিব, যেমন দাড়ি, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, বলেন তো আপনার আব্বু যদি আপনাকে বলে বাবা এই কাজটি করো, তাড়াতাড়ি করো বাবা, কারণ তো আপনি কি বলবেন, আমার বাবার এই নির্দেশ সুন্নাত পরে করলে হবে না তাড়াতাড়ি করে করবেন, কি বলেন? আচ্ছা, আপনার মা দুর্বল না, বাপ সবল না মা সবল? স্বাভাবিক, শক্তির দিক দিয়ে বাপ সবল, মা দুর্বল, মানে যখন তারা মানে সবল থাকেন ওই সময় কথা বলছি। মা বললে বাচ্চারা অনেক সময় মানে না, বাপ বলে তোমার খালাস। আচ্ছা, ওটা বাচ্চাদের ব্যাপার, আপনি বড়, আপনি আপনার মায়ের কদর বুঝেন, মা নির্দেশ দিয়েছেন, বাচ্চা না বলে ওদের কথা নেই, একটা কথা উদাহরণ দিলাম, মায়ের কথা আগে মানতে হবে না বাপের কথা আগে মানতে হবে? কারণ মাকে আমরা অগ্রাধিকার দিই, আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন। ও দুর্বল, কোন রকম করে চলে, লাঠি দেহর দিয়ে চলে, মনে করেন আপনাকে বলল বাবা এক গ্লাস পানি দাও অথবা এরকম যে কোনো একটা কাজ, আপনি কি বললো না হলে বাদে না সাথে সাথে করবেন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মা থেকেও বেশি মর্যাদাশীল কিনা? সবাই একমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া আর মোহাব্বত আপনার মা থেকে আরো বেশি হওয়া উচিত কিনা? মাশাআল্লাহ, সবাই একমত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাড়ি রাখো, অনেক বুড়ো হয়ে গেছে, 40, 50, 60 তো মন রাখে না, আছে না, বলে কেউ আমাকে বুঝাতে পারো, আমি রাখি না, এরকম করবেন না। আর কতদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য, তাই দাড়ি রাখা ওয়াজিব সুন্নত নয়, আর সুন্নত হিসেবে সুন্নত বলা যায়, সুন্নত বলা যায় এই অর্থে যে এটা হচ্ছে নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বুঝছেন? আর নবীর নির্দেশ যেহেতু তাই দাড়ি রাখা ওয়াজিব। এজন্য আমাদের দেশের আলিম হানফি মধ্যে হোক, যারা দাড়ি রাখে না ওরা ফাসিক, হানফি মধ্যে হবে আমরা জেনেন তো, হানাফি মাযহাব, আপনি বলবেন হয়তো কোরআন সুন্নাহর অনুসারী সালাফি আর আহলে হাদিস ওরা বলে, হানফি মাযহাবে বলে যারা দাড়ি ছাঁটে অথবা দাড়ি কাটে নাকি তারা হয়তো বলেন এক মুসির পর কাটতে পারে হানফি মধবে, তাই না? এর আগে কাটলে ফাসিক, কিন্তু সেই কথা এক মুষ্টি পর কাটার কোন দলিল নেই। তবু আমি বলছি ওলামাদের কথা, কিন্তু যারা দাড়ি একদম রাখে না, যাই হোক দাড়ি রাখে না এটা হচ্ছে একটা গুনাহ, আর দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আরেকটা গুনাহ। পার্থক্য আছে না? যে দাড়ি রাখে না সে ফাসিকি কাজ করে, গুনাহ হবে তার, কিন্তু এজন্য সে ইসলাম থেকে খারিজ হবে না। কিন্তু যদি দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে কাফির, কাফির, কাফির। বুঝতে পারছেন? খবরদার, ঠাট্টা বিদ্রুপ করবেন না। আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি তাদেরকে বলুন ওই মুনাফিকদের কাছে, মুনাফিকদেরকে, মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা আল্লাহ আল্লাহর রাসূল কে নিয়ে কি ঠাট্টা বিদ্রুপ করছো, আল্লাহর নির্দেশনাবলীকে নিয়ে কি ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা উযর পেশ করো না, ঈমান আনার পরে তোমরা কুফরি করে ফেলেছো। আচ্ছা, এই জায়গায় এই যে কুফরি, এটা ছোট কুফরি না বড় কুফরি? বড় কুফরি, দিন থেকে খারিজ। তাই আমি জানি আমাদের দেশে হয়তো অনেক মুসলমান দাড়ি রাখে না, কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা কিদ্রুপ করলে যারা দাড়ি রাখে না ওরাই, ওরা আগে প্রতিবাদ করে, ঠিক না? যারা দাড়ি রাখে না, দাড়ি প্রত্যেক দিন সেই সালাত, কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে যারা দাড়ি রাখে না ওরা আগে ভাগে প্রতিবাদ করে, বলি আলহামদুলিল্লাহ, তার মানে হলো ইসলাম আছে, হ্যাঁ না, ইমান আছে, সত্য না মিথ্যা? তাই আমি আপনাদেরকে বলি আপনাদের ইমান আছে, আলহামদুলিল্লাহ, দাড়ি রাখেন না, ইমান তো আছে, কিন্তু ইমানটা আরো বাড়িয়ে দিন, ইমানের আলো আরো বাড়িয়ে দিন, বাড়াবেন তো, আলো বাড়াবেন, তাহলে যদি আরো আলো বাড়ান তাহলে দাড়ি রেখে নেবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাদের মধ্যে এই ত্রুটি আছে এই ত্রুটিটা দূর করবেন। এরপরে কোরআন থেকে অথবা হাদিস সহিহ থেকে যদি কোনো কিছু প্রমাণিত থাকে আর এটা অস্বীকার করে জেনে বুঝে তাহলে সে কাফের, যেটা স্পষ্ট কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু সে অস্বীকার করছে। হ্যাঁ, যদি জানে না তাহলে সেটা ভিন্ন কথা, জানলো, জানার পরেও অস্বীকার, হাদা ইউজিবুল, বলছেন ইউজিবুল রিদ্দাতা আনিদ দ্বীন, এর মাধ্যমে সে দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আরেকটা, যদি কেউ আল্লাহকে গালি দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আছে কিনা বাংলাদেশে মাঝে মাঝে এরকম পাওয়া যায়, বলেছেন শতমুর রব্বি আও লাআনুদ দ্বীন আও সাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ রবকে গালি দেয়। আচ্ছা, আপনাদের রব কে? আল্লাহ। সৃষ্টিকর্তাকে? আল্লাহ। পালনকর্তাকে? আল্লাহ। আপনাদের মালিককে? আল্লাহ। এই রবের তিনটি অর্থ বুঝছেন, রবের এই তিনটি অর্থ শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ তিনটি অর্থ উল্লেখ করেছেন, আমাদের মালিককে, আমাদের পালনকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, এই তিন অর্থের সমন্বয় হচ্ছে রব। আলহামদুলিল্লাহ, এই তিনটির উপর যদি আপনার ইমান থাকে তাহলে আপনি তাওহীদের উপর ইমান আনলেন, এবারে যদি ইমান আনেন আর মজবুত তার বিধান মেনে চলেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করবেন কবরের আপনাকে রাখার পর বা বারজখী জিন্দেগিতে তোমার রব কে, তখন উত্তর দিবেন আমার রব আল্লাহ। আল্লাহ, আমাদের সবার রব আল্লাহ কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যদি রবকে গালি দেয় সে দিন থেকে খারিজ হয়ে যায়, কিংবা আউলাউদ্দিন, ইসলামকে যদি গালি দেয়, কোন শয়তান আছে দেখবেন দিন ইসলামকে নিয়ে গালি, কথিত ব্লগার অনেক নাস্তিক ব্লগার আছে না, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলিম না কাফের? পাওয়ার হতে পারে বাহ্যিক, কিন্তু এই পাওয়ার তোমার এই পাওয়ার চিরস্থায়ী নয়, খরচ তাই, আপাতত আছে, যখন যাবে সব দল গোষ্ঠী সব সহ তোমাদেরকে রব্বুল আলামিন পাকড়াও করবেন, বলেন ইনশাআল্লাহ। তাই নাস্তিকের সহযোগিতা করবেন না যে আল্লাহর দিনকে নিয়ে একটা বিদ্রুপ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, দেখেন আও সাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিংবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালি দেয় তাহলে সে সাথে সাথে কাফের, আর লেট নাই, সাথে সাথে কি কাফের। আবার একটি কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, ভালো করে বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল তাহলে সে কাফের, মুরতাদ। এরপরে যদি বলি আমি ইসলাম কবুল করলাম, আমি আর এরকম করব না, তওবা, তবুও তাকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে, সে যদি বলে আমি তওবা করলাম আর এরকম করব না, আল্লাহ তার গুনাহ মাফ করবে, কিন্তু বাহ্যিক দুনিয়ার যে শাস্তি, এই শাস্তি আমরা মাফ করব না যদি ইসলামী রাষ্ট্র হয়। কথা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে বুঝবেন, যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে, পরে বলবে একদম সত্যিকারের তওবা, তবুও তাকে মাফ নাই, শিরচ্ছেদ। আচ্ছা, এখানে একটা সুবহানাল্লাহ বুঝার ব্যাপার, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি যে আমি যেরকম করবো আমি তাকে মাফ করে দেব। আচ্ছা, আর একটা কথা, যদি আল্লাহকে গালি দে আর সাথে সাথে তওবা করে ফিরে আসে, বুঝছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি আল্লাহকে গালি দে পরে তওবা করে ফিরে আসে, আমি তওবা করলাম আল্লাহ তুমি মাফ করো, তাহলে একে শিরচ্ছেদ করা যাবে না, কারণ রব ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ যেহেতু নিজে ঘোষণা দিয়েছেন তাই ওকে মাফ। সুবহানাল্লাহ, তা হচ্ছে সৃষ্টির হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে ওদেরকে আমরা বাহ্যিক মাফ করব না, কিন্তু তওবা যদি সত্য হয় আল্লাহ তাকে মাফ করবে। কথা তো বুঝতে পারেন? মাশাআল্লাহ। আল্লাহ পাকের নাম এবং গুণাবলী এবং তার যেসব কাজকর্ম যেগুলি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওগুলোকে যদি কেউ অস্বীকার করে, জেনে বুঝে অস্বীকার, বিকল্প অর্থ না নিয়ে অস্বীকার, এরকম মানে তাবিল না করে আর কেমনে সরাসরি অস্বীকার, তাহলে এর দ্বারা সে কাফের হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাটা। আল্লাহর নাম আছেন আর রহমান, আর রহিম, আল করিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, সহ আল খালিক, আল বারি, আল মুসাওয়ির, হুয়া আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ পাকের নামগুলি কোরআন সুন্নায় যেগুলি প্রমাণিত, রব্বুল আলমিনের নাম তুমি জানো কিন্তু অস্বীকার, কাফের। কথা বুঝলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর এক নাম আর রহমান আর রহিম, স্পষ্ট কিনা? অস্বীকার করার কিছু নেই, কিন্তু কেউ যে আমি জানি না আর মানে না, এটা আরেক কথা, ওকে জানাতে হবে। এমনি আল্লাহ পাকের যেসব গুণ আছে ওগুলি তাবিল করে, তাহলে এই অবস্থায় কাফির বলা যায়, তাবিল বেদাতি বলা যায়, কাফির লা। আর যে একদম অস্বীকার করে, হ্যাঁ দেখা কাফের। আচ্ছা বলেন তো, এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ পাক আরশে আযীমে আছেন, তাই না? আপনাদের আকীদা কি? আল্লাহ আরশে মুআল্লা, সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি অস্বীকার করে, না মানি না আমি, এটা কাফের না মুসলিম? কাফের, যেহেতু মানছি না। কিন্তু তিনি বলেছেন ওয়ালা তাবিল, কিন্তু কুকু আছে আল্লাহ আর সে আদিমে আছেন, কিন্তু তার অর্থ অন্যরকম, এটা হলো তাবিল। যারা তাবিল করে বিদাতি, ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করেছিল এক ব্যক্তি, বলো রহমান আল্লাহ আর সিস্তমা কেই ফেস্তমা, আল্লাহ আর সে কিরকম উঠলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলী বললেন, আল ইস্তিমা মালুম, ইস্তমা জানা, সবাই জানে এটা সুবিদিত, আল্লাহ যে আর সে আছেন। আল কেইফ গায়র মাকুল, কেইফ এটা আমাদের জ্ঞানের ভিতরে না, কিরকম এটা আমরা বলবো না, বুঝছেন? তাই আল্লাহ আরশে আছেন, যেভাবে আছে ওইভাবে মানতে হবে, মানে কেইফ এটা বলবে না, এটা বলবেই না, চিন্তাও করবে না, কথা বুঝছেন? আচ্ছা আরেকটা, আস-সুআলু আনহু বিদআ, এর পূর্বে আল ঈমানু বিহি ওয়াজিব, এর উপর ঈমান আনা ওয়াজিব, আল্লাহ যে আরশে আছেন এর উপর ঈমান আনা ওয়াজিব, ওয়াস-সুআলু আনহু বিদআ, এই ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে বিদআত। পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মনে হচ্ছে তুমি বিদাতি। তারপরে তার লোকজনকে নির্দেশ দিলেন, ওকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে বের করে দাও, যেহেতু ও হচ্ছে বিদাতি। বুঝলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে যেসব নাম এবং গুণাবলী আল্লাহ পাকের, অথবা আল্লাহ পাকের কাজকর্ম যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওগুলো থেকে কেউ যদি কোনো একটাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। তবে যদি না জানার কারণে বলে, অথবা তার অন্য অর্থ গ্রহণ করে সরাসরি এরকম না, তাহলে এই অবস্থায় কাফের বলা যায় না, একে বলা হবে বিদাতি। আচ্ছা, এই কয়েকটি বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলের ইলিম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন, আর ইলিম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ ঠিক করে দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। তোমার যাবতীয় বিধান সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পালন করার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।